نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین سورة طه 8 نمبر এবং 9 نمبر آیات تلاوت کرا একাধারে কয়েকদিন যাবৎ প্রোগ্রাম চলছে, শুরুর থেকেই আমি উল্লেখ করেছি যে সূরায়ে তোহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর পরিচয় পেশ করা হয়েছে। তারপর নয় নম্বর আয়াত থেকে মূল বিষয়ের আলোচনা শুরু হয়েছে, সেই বিষয়টাও সূরার শুরুর দিকে আলোচনার সময় আমি বলে দিয়েছি যে বেদিন কাফিরেরা যেহেতু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত, মুখের দ্বারা কষ্ট দিত, হাতের দ্বারা কষ্ট দিত, বিভিন্নভাবে জুলুম অত্যাচার করত, তাই সূরায়ে তোহার ভিতরে আল্লাহ পূর্ববর্তী নবীগণের ঘটনা, বিশেষত হযরত মূসা আলাইহিস সালামের বিস্তারিত ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ আমাদের নবীকে এই মর্মে সান্ত্বনা দিয়েছেন যে নবীগণকে দুশ্মনেরা দুশ্মনী করার এবং কষ্ট দেওয়ার ব্যাপারটা একা আপনার বেলায় নয়, সকল নবীর বেলায় সমান। আপনি লক্ষ্য করে দেখুন মূসা আলাইহিস সালামকে দুশ্মনেরা কতভাবে কষ্ট দিয়েছে। এই মর্মে আমাদের নবীকে এই সূরার ভিতরে হযরত মূসা আলাইহিস সালামকে দুশ্মনেরা কিভাবে কষ্ট দিয়েছে এর বিবরণ দিয়ে আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দান করেছেন। এই হইল এই সূরার মোটামুটি বিষয়। বাকি রইল চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর, আট নম্বর, এই পাঁচটা আয়াতে যেহেতু আল্লাহর পরিচয় আল্লাহ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন, এজন্য চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত তফসিরের আলোচনা যেদিন যেখানেই হয়েছে আল্লাহর পরিচয়ের প্রসঙ্গে হয়েছে। আজকেও আট নম্বর এবং নয় নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। নয় নম্বর আয়াত থেকে মূল আলোচনা শুরু হইল, আর আট নম্বর আয়াতে ওই পুরাতন বিষয় আল্লাহর পরিচয়। আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সর্বত্র যিনি বিরাজমান, যা সাত নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, তার সুস্পষ্ট পরিচয় হল আল্লাহ, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন মাবুদ নাই। সমস্ত মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা স্বীকার করার মাধ্যমে সমস্ত মুসলমান আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ যে আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গুলামি করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে করব। এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা একটু বুঝে নিলে আয়াতের তফসিরটা বোঝা সহজ হবে। আমরা ছোটবেলার থেকে সারা জীবনভর এই কলেমা পড়ি, অর্থ উচ্চারণ করি, সচরাচর আমরা এই কলেমার অর্থ এইভাবেই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হইল এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই যে আমি স্বীকার করলাম। মাবুদ কাকে বলে? যার এবাদত করা হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে আমি একমাত্র আল্লাহকে মাবুদ স্বীকার করলাম, কেন? আমি তার এবাদত করব না বুঝাবার জন্য, না তার এবাদত করব বুঝাবার জন্য? করব বুঝাবার জন্য। এই জন্য মুফাসসিরিন কেরামে লেখেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে আর আল্লাহর এবাদত করে না, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মিথ্যা বলে। দেখুন তো কথাটা বুঝে আসে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম মানেই হইল আমি এক আল্লাহর গুলামি করব, ওয়াদা করলাম। করলাম না গুলামি, করলাম না এবাদত, করলাম না বন্দেগী, তাহলে আমার কথায় আর কাজে মিল না গরমিল? এই গরমিলের জন্য আল্লাহর কাছে জবাবদি করতে। কাজেই আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হইল এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, অর্থাৎ একমাত্র আল্লাহ আমার মাবুদ, আমি একমাত্র আল্লাহর এবাদত করব, আমি আল্লাহ ছাড়া আর কারো এবাদত করব না। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে আমার কাছে, আল্লাহর এবাদত আমাকে শিক্ষা দেওয়ার জন্য। যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন আমি সেইভাবে করব, আমার নিজস্ব মন গড়া যুক্তি মতে করব না। সারমর্ম, আমি এক আল্লাহর বন্দেগি করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে করব। বুঝলেন কিনা কলেমার মর্মটা? এক আল্লাহর বন্দেগি করব এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে করব। তরিকা মানে পদ্ধতি। তিনি যে এবাদত করার যে নিয়ম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমি তার শিক্ষা দেওয়া নিয়মে শিক্ষা দেওয়া পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত করব। এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে কিন্তু আল্লাহর এবাদত করে না, তার যেমন কথায় আর কাজে মিল নাই, না কি বলেন আপনারা? আমার কথা বুঝে থাকলে মিল আছে না মিল নাই? ঠিক তেমনি ভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এক আল্লাহর এবাদতও করে কিন্তু নবীর তরিকা মতে করে না, নিজের মন গড়া যুক্তি মতে করে, তারও কথায় কাজে মিল নাই। কোন এবাদত কিভাবে করতে হবে সেটা আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছে, কেন কারো ব্যক্তিগত কোন যুক্তি খাটবে না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের নিজস্ব যুক্তি যদি আল্লাহ পাওয়ার জন্য যথেষ্ট হইত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট হইত, পরকালের শান্তি এবং মুক্তি লাভ করার জন্য মানুষের নিজস্ব যুক্তি যদি যথেষ্ট হইত, তাইলে 224,000 পয়গাম্বর পাঠানির কোন দরকার হইত না। আল্লাহ বলতেন, তোমার বিবেক মতো আমার ইবাদত করিয়া লও। আপনারা কি জানেন, আল্লাহ আমাদেরকে এইভাবে বলে দিয়েছেন যে তোমার যেভাবে তোমার যুক্তিতে যেভাবে খাটে সেভাবে আমার ইবাদত করে নাও, না রসুলের তরিকা মতো করতে হবে। রসুলের তরিকা মতো আমাদের বর্তমান সমাজে বহু মানুষ এরকম হয়, শরীয়তের বিধান তার বিবেক বুঝে আসে না, তার যুক্তিতে খাটে না, এই জন্য শরীয়তের বিধানের বিরুদ্ধে তার যুক্তি দিয়া তর্ক শুরু করে দেয়। অত্যন্ত খারাপ স্বভাব। তোমার যুক্তি তর্ক মতো আল্লাহর ইবাদত করতে পারলে রাসূল পাঠানির কোন দরকার হইত না। রাসূল পাঠানির একমাত্র দরকার তোমার বিবেক, তোমার যুক্তি, তোমার তর্ক মতে আল্লাহর গোলামি করলে হবে না। আল্লাহর গোলামি কিভাবে করতে হবে তা রসুল শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবেই করতে হবে। এর কয়েকটা উদাহরণ দেখে, দৈনিক পাঁচ বেলার নমাজও আল্লাহর এবাদত, জুমার নমাজও আল্লাহর এবাদত, ঈদের নমাজও আল্লাহর এবাদত, জানাজার নমাজও আল্লাহর এবাদত। কতটা নমাজের কথা বললাম? চারটা। পাঁচ বেলার নমাজ, জুম্মার নমাজ, ঈদের নমাজ, জানাজার নমাজ। নামাজ নামাজেই সবটাই আল্লাহর ইবাদত। কিন্তু আপনারা একটু দয়া করে বলেন, পাঁচ বেলার নমাজে আর জুম্মার নমাজের সিস্টেমে কিছু ব্যাসকম আছে? কেন একই সিস্টেমে করলে কি হয়? তোমার কথা মতো নয়, নবীর তরিকা মতো। জুম্মার নমাজে আর ঈদের নমাজে পদ্ধতিগত কিছু ব্যবধান আছে? কেন এক পদ্ধতিতে করলে কি হয়? তোমার যুক্তি মতো নয়, নবীর তরিকা মতো। ঈদের নমাজে আর জানাজার নমাজের পদ্ধতিতে কোনো পার্থক্য আছে? কেন পার্থক্য করব? নমাজ তো নমাজ, এক আল্লাহর বন্দেগী করতাম, সেজদা কতটা করে নিলেই হয়, পার্থক্য কেন? তোমার যুক্তি মতো নয়, তোমার তর্ক মতো নয়, নবীর শিক্ষা দেওয়া তরিকা মতো। যারা মানতে পারে তারা নির্ভেজাল মুসলমান। শরীয়তের এই পদ্ধতিগুলি, নিয়মগুলি যারা মানতে পারে না, শরীয়তের পদ্ধতির বিরুদ্ধে যারা নিজস্ব যুক্তি তর্ক খাটায়, এদের মুসলমানিতে ভেজাল আছে, ভেজাল। এইরকম ভেজাল যারা করে তাদেরকে শরীয়তের পরিভাষায় বেদাতি বলা হয়, আর এরকম ভেজাল করার নাম ওই বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অর্থাৎ সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজে মন গড়া যুক্তি খাটাইতে যাইও না, ধর্মের কাজে মন গড়া যুক্তি খাটাইতে যাইও না, ধর্মের কাজ আমার শিক্ষা দেওয়া নিয়মে করবা, নবীর তরিকা মতে করলে হবে সুন্নত, মন গড়া যুক্তি মতে করলে হবে বেদাত। রাসূল বলেন, যারা বেদাত করে তারা জান্নাতের পথ হারাইয়া ফেলে, আর যারা জান্নাতের পথ হারাইয়া ফেলে জাহান্নামে তাদের ঠিকানা হয়। কথাটা পরিষ্কার, আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। ধরুন এক লোকের একটা দোকান আছে, দোকানে বেচা কিনা করার জন্য তিনজন কর্মচারী নিযুক্ত করল, তার ডিউটি দোকানের বেচা কিনার কাজ করবে, দোকানে থাকবে, দোকানে খাইবে, দোকানে ঘুমাইবে, এবং সে দোকানের মালিকের বেতন বুক করবে। একজন কর্মচারী দোকানে থাকে, দোকানে খায়, দোকানে ঘুমায়, কিন্তু বেচা কিনার কাজটা করে না। তার ডিউটি তো ছিল বেচা কিনার কাজ করা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে আল্লাহর গোলামি করার ডিউটি বরণ করে নিয়েছি, আমার ডিউটি ওই আল্লাহর গোলামি করা দুনিয়াতে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পরও আল্লাহর ইবাদত করে না, এরা ওই কর্মচারীর মতো যে মালিকের সাথে কন্টাক্ট হয়েছিল, মালিকের কাজ করবে, মালিকের খায়, মালিকের ঘরে ঘুমায়, মালিকের ঘরে থাকে, কিন্তু মালিকের কাজ করে না। ঠিক তেমনি ভাবে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি, ইবাদত বন্দেগী করি না, মালিকের খাই, মালিকের জগতে তাকি, মালিকের দেওয়া বাতাস টানি, মালিকের সৃষ্টি পানি পান করি, মালিকের কর্ম কর্ম করি না, মালিকের গোলামি করি না, আমাদের উদাহরণ ওই কর্মচারীর মতো। এরকম কর্মচারীর মতো বন্দাও কি আল্লাহর আছে দুনিয়াতে, যারা মালিকের খায়, মালিকের সম্পদ বুক করে, মালিকের জগতে থাকে, মালিকের সাথে যে ডিউটি করার কথা ছিল ডিউটিটা করে না, আছে? এবার বলেন এইরকম একটা কর্মচারীকে আপনি কি বেতন দিবেন, যে আপনার খায়, আপনার ঘরে থাকে, আপনার ঘরে ঘুমায়, কিন্তু আপনার কাজ করে না, কি বেতন দিবেন? দিবেন কোনো বেতন না? তার চাকুরি ক্যান্সেল হবে, চাকরি ক্যান্সেল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে সময় দিয়ে রাখছেন, চাকরি ক্যান্সেল করলাম না, আমার খাইতেছো, আমার জগতে ঘুমাইতেছো, আমার বাতাস ব্যবহার করতেছো, আমার আলু ব্যবহার করতেছো, আমার পানি ব্যবহার করতেছো, আমার সূর্য ব্যবহার করতেছো, আমার জমিন ব্যবহার করতেছো, আমার পথে ফিরে আসো, আমার গোলামিতে ফিরে আসো, আমার গোলামিতে ফিরে আসো। মরণের আগ পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ফিরে আসো, আমি জান্নাত নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছি। বুঝে থাকলে এবার বলেন, যারা আল্লাহর ইবাদত করে না, এরা আল্লাহর ফরমাবরদার গুলাম না ফরমান গুলাম? নিমক হালাল না নিমক হারাম? যারা আল্লাহর গুলামি করে না, এরা আল্লাহর নিমক হারাম গুলাম। আল্লাহর খায়, আল্লাহর আল্লাহর জগত থাকে, আল্লাহর সবকিছু ব্যবহার করে, কিন্তু আল্লাহর গুলামি করতে পারছে। দুই নম্বর কর্মচারীটা আপনার দোকানে থাকে, আপনার দোকানে খায়, আপনার দোকানে ঘুমায়, এবং বেচা কিনার কাজ করে। প্রথমটা তো করে না, সেটা নিমক হারাম। আপনার দুই নম্বর কর্মচারী আপনার ঘরে থাকে, আপনার ঘরে খায়, আপনার বেচা কিনার কাজ করে, কিন্তু নিয়মের উল্টা করে। নিয়মের উল্টা কেমন? যেই মালটা আপনার কিনা ছিল 100 টাকায়, সেটা বেচেও 100 টাকায়, যেই মালটা কিনা ছিল 200 টাকায়, সেটা বিক্রিও করে 200 টাকায়, যেই মালটা কিনা ছিল 500 টাকায়, সেটা বিক্রিও করে 500 টাকা। তার যুক্তি হইল 500 টাকা এটার মূল্য, এই জন্য তো 500 টাকায় আমরা কিনেছি, সুতরাং মূল্য পরিবর্তন করবো কেন, এটা হইল তার যুক্তি। আপনার 500 টাকার বিনিময়ে কিনা মাল 500 টাকা বিক্রি করলো, কেরিং খরচ দেবে কে, ঘর ভাড়া দিবে কে, কর্মচারীর বেতন দিবে কে? কাজেই এই কর্মচারী তো আপনি ডিউটি করে ঠিক, কিন্তু নিয়ম মতে করে না নিয়মের উল্টা করে? শুধু চাকুরি যাবে না জরিমানাও আসবে। জরিমানা কি? তুমি যে 500 টাকার করিদা মাল আমার, তুমি 500 টাকা বিক্রি করে দিছো, আমার কেরিং খরচ কে দিবে? জরিমানা তোমার দিতে হবে। আমার ঘর ভাড়া কে দিবে? জরিমানা তোমার দিতে হবে। আমার কর্মচারী বেতন কে দিবে? জরিমানা তোমার দিতে হবে। এই লোকটা কাজ করেও শুধু চাকরি ক্যান্সেল হইল না, বরং পাল্টা জরিমানাও লাগলো। ঠিক তেমনি ভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করার পর আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু নবীর তরিকা মতে না, নিজস্ব যুক্তি খাটায়, নিজের যুক্তি খাটাইয়া নিজের বিবেক মতে করে, এদের শুধু চাকুরি যাবে না, জরিমানাও লাগবে। কেমন জরিমানা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর ইবাদত বন্দেগী সুন্নত তরিকা মতে না করে, মন গড়া পদ্ধতিতে করে, এদের জীবনের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না, কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না। যেটা ঠিক মতে করেছিল ওইটাও ক্যান্সেল, বুঝলো জরিমানা। যারা একটা বন্দেগী মন গড়া তরিকা মতে করে, এদের আরেকটা বন্দেগী যেটা ঠিক মতে করেছিল সেইটাও বাতিল, কারণ ওইটা তোমার জরিমানা, কোন অপরাধের জরিমানা? মুফাসসিরিন একরাম লেখেন, তার অপরাধ হইল কোন এবাদত কোন মুসলমান মন গড়া পদ্ধতিতে করার যুক্তি দেওয়ার মানেই হইল এই এবাদত কোন নিয়মে করতে হবে, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি ভালো জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি ভালো জানি, এই এই অপরাধের জরিমানা। তোমার জীবনে যত বন্দেগী করবা সমস্ত বন্দেগী বাতিল, তুমি পরোক্ষভাবে তুমি ইনডাইরেক্ট নবী হওয়ার দাবি করেছ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম একটু ক্লিয়ারলি বুঝে আসলো কিনা, একটু পরিষ্কার বুঝে আসলো কিনা, তাহলে আমরা কোথায় আর আমাদের কলেমার মর্ম কোথায়? আরো আরেকটু পরিষ্কার একটা উদাহরণ দিই শুনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সমস্ত নামাজের আগে আজান দিতে হবে, আজানের প্রথম কলেমা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের দ্বিতীয় কলেমা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার করে, আজানের তৃতীয় কলেমা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আজানের চতুর্থ কলেমাটা কি হবে হাইয়া আলাস সালাহ। একজন মুয়াজ্জিন যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খাইরুম মিনান নাওম এর অর্থ যদি নাও বুঝে তাহলে আজান হবে না, অর্থ না বুঝলে আজান হবে না, হবে তাহলে আজান অর্থ বুঝার সাথে সম্পর্ক না মুসল্লিদের কানে এই কলেমাগুলির আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার সাথে সম্পর্ক? আরো সহজ একটা উদাহরণ বুঝে, মুসলমানের কোন সন্তান জন্মগ্রহণ করলে, মুসলমানের কোন সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে ধুয়ে মুছে পাক সাফ করার পর মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হল সন্তানের ডান কানে আজানের কলেমাগুলি উচ্চারণ করবে আর বাম কানে একামতের কলেমাগুলি উচ্চারণ করবে। সন্তানের কানের কাছে, যদিও সন্তান কথা বলতে পারে না, তার কানের কাছে শব্দ উচ্চারণ করলে শুনেও না, কি বলেন শুনে কি না শুনে, তখনই কি সন্তান বুঝে হাইয়া আলাস সালাহ অর্থ, তখনই কি সন্তান হাইয়া আলাল ফালাহ অর্থ বুঝে? আপনি যদি যুক্তি খাটান বুঝে না কথা তার কানে উচ্চারণ করার করলে কি লাভ? আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মর্ম গেল কোথায়? আপনার কি আমার কথা বুঝতে পারতেছে? তোমার যুক্তি খাটানির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, তোমার যুক্তি বুঝে আসুক আর না আসুক নবীর তরিকা মেনে নেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন ভাবে সন্তান হাইয়া আলাস সালাহ বুঝে না তবুও তার কানের মধ্যে এই কলেমা উচ্চারণ করা নবীর তরিকা, যেমন ভাবে সদ্য প্রসূত সন্তান হাইয়া আলাল ফালাহ বুঝে না তবুও তার কানের কানের কাছে এই কলেমা উচ্চারণ করা তার কানে পৌঁছাইয়া দেওয়া নবীর তরিকা, ঠিক তেমনি ভাবে যে সমস্ত নমাজের শুরুতে আজান আছে এই আজান যারা শুনবে তারা বুঝবে দূরের কথা, যে দিবে সেও যদি বুঝে না এখানে বুঝার সাথে সম্পর্ক নাই, আওয়াজটা মুসল্লিদের কানে পৌঁছাইয়া দেওয়া নবীর তরিকা। এখানে যদি আপনি একটু যুক্তি খাটাইতে চান, হাইয়া আলাস সালাহ অর্থ নমাজে আসো, নামাজে আসো, তো নামাজে আসো বললে বাঙালিরা সহজে বুঝবে আমি হাইয়া আলাস সালাহ না বলে নামাজে আসো বলবো। তুমি বলতে পারো, তুমি বেদাতি হইতে পারো, আজান হতে পারে না, মিনারায় দাঁড়াইয়া যদি বলে নামাজে আসো নামাজে আসো, ফুইরা কলেমাটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসল্লি মিনারায় দাঁড়াইয়া বলে আল্লাহ সকলের বড় আল্লাহ সকলের বড়, এরপর এর কলেমাটা কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপর এর কলেমাটা কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এরপর এর কলেমাটা হাইয়া আলাস সালাহ না কইয়া কয় নামাজে আসো, এরপর এর কলেমাটা হাইয়া আলাল ফালাহ তা না বলে বলে সাফল্যের দিকে আসো, বলেন মুহাম্মদী আজান না বিদাতি আজান? মুহাম্মদী আজান নয়, এটা সুন্নতি আজান নয়, এটা বিদাতি আজান, এটা আজান নয়, এটা আজান নিয়া খেলা, আজান নিয়া তামাশা। আজান নিয়ে খেলা হবে, আজান নিয়ে তামাশাও। বুঝে থাকলে বলেন আজান দেওয়া এবং আজান শোনা অর্থ বোঝার সাথে সম্পর্ক না শব্দ উচ্চারণ করা এবং আওয়াজ কানে পৌঁছানোর সাথে সম্পর্ক? আওয়াজ কানে পৌঁছানোর সাথে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, জুমার দিনে যখন আজান দেওয়া হয়, কাম টু প্রেয়ার বলা হয় না, হাইয়ালাস-সালা বলা হয় না, আপনারা আগামীতে কাম টু প্রেয়ার কইবেন আজানে না হাইয়ালাস-সালাই কইবেন? আল্লাহ বলেন হে ইমানদারগণ, জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা বেচাকিনা সহ সংসারের সকল কাজকর্ম বর্জন করে আল্লাহর জিকির শুনতে আসো, তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের দিকে তাড়াহুড়া করে আসো। মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন আজান শুনলে, জুমার দিনের আজান শুনলে পরে আল্লাহর জিকিরের দিকে তাড়াহুড়া করে আসবো। সেই জিকিরটা কি? তফসিরে লেখা আছে এই জিকিরের ব্যাখ্যা দুইটা। এই জিকিরের একটা ব্যাখ্যা হইল খুতবা শুনতে আসো, আর একটা ব্যাখ্যা হইল জুমার নামাজ আদায় করতে আসো। সুতরাং নামাজ যেমন তোমার বাসায় পড়লে হবে না, আল্লাহর নবী যে বাসায় শিক্ষা দিয়েছেন সেই বাসায় পড়তে হবে। ঠিক তেমনি ভাবে জুমার খুতবা তোমার বাসায় দিলে হবে না, আল্লাহর নবী যে বাসায় শিক্ষা দিয়েছেন সেই বাসায় দিতে হবে। এটা একটা বাসন নয়, এটা আল্লাহর জিকির। কেউ পণ্ডিতি করে শব্দের অর্থ নিয়া, হয় খুতবা শব্দের অর্থ বাসন, বাসন যদি বুঝলোই না তো দিয়ে আলাপ কি? এটা একটা আলাদা পণ্ডিতি। আমি বলি আজান শব্দের অর্থ কি? ইনভাইট, না কি বলেন আপনারা ইংরেজিতে দাওয়াতরে? জি, ইনভাইটেশন। তা আজান শব্দের অর্থ যদি ইনভাইটেশন হয়, তা আমি হাইয়ালাস-সালা বললাম শূন্যওয়ালা, যদি না বুঝে তা আজান দিয়ে আলাপ কি? তো আমার যুক্তির যে জবাব তোমার যুক্তির সেই জবাব। বলেন আল্লাহর ইবাদত বন্দেগীর বেলায় মন গড়া যুক্তি খাটানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানছি, না যুক্তিতে লাতি মারিয়া নবীর তরিকা মানার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানছি? কাজেই আজান শব্দের অর্থ দাওয়াত, যে কোনো ভাষায় দিলে হবে না, নবী যে ভাষায় শিক্ষা দিয়েছেন সেই ভাষায় দিতে হবে। খুতবা শব্দের অর্থ বাসন, মন গড়া যুক্তিতে দিলে হবে না, নবী যে ভাষায় শিক্ষা দিয়েছেন সেই ভাষায় দিতে হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। হে আমার উম্মত মুসলমানেরা, ইবাদত বন্দেগি আমার তরিকায় কর, মন গড়া যুক্তি খাটাইতে যাইও না। মন গড়া যুক্তি ইবাদতের বেলায় মন গড়া যুক্তি খাটাইলেই বেদাত, ইবাদতের বেলায় মন গড়া যুক্তি খাটাইলেই বেদাত। আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারাইলেই জাহান্নামে। এই জন্য বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা ছাড়া জাহান্নাম থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা ছাড়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কোন উপায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবীর তরিকা মতে ইবাদত করলেও হবে না। এর একটা উদাহরণ শুনেন, হযরত আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তো ইনি যখন দুনিয়াতে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে প্রতি বৎসর দুইটা করে জমা সন্তান জন্ম দিতেন, একটা ছেলে একটা মেয়ে। আগের বৎসর জন্ম হইত, পরের বৎসর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বৎসর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত। আল্লাহর নির্দেশ ছিল আগের বৎসরের ছেলের কাছে পরের বৎসরের মেয়ে বিয়া দাও, আর পরের বৎসরের ছেলের কাছে আগের বৎসরের মেয়ে বিয়া দাও। বুঝে থাকলে বলেন আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছে। এটি ছিল আদম আলাইহিসসালামের শরীয়তে নিয়ম তরিকা। বর্তমান যুগে যদি কোন মুসলমান নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া বলে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন? দলিল হবে না শয়তানি কেন? একজন নবীর আমল আমার জন্য শয়তানি হইয়া গেল কেন? ওই ওই ওই রুল এটা ক্যান্সেল হইয়া গেছে, ওই বিধান এটা রহিত হইয়া গেছে, এই বিধান এখন আর বলবৎ নয়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এই লম্বা আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের বোনকে তোমাদের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করা হইল। কাজেই যে নবীর আবির্ভাবের আমলে উম্মতে দুনিয়াতে আসবে সেই নবীর তরিকা মতো এবাদত বন্দেগি করলে আল্লাহর কাছে কবুল হবে, মন গড়া যুক্তি মতে করলেও কবুল হবে না, এক নবীর উম্মত হইয়া আর এক নবীর তরিকা মতে করলেও কবুল হবে না। এবার বলেন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছি কেন? মুসা নবীর তরিকা পালনের জন্য, ঈসা নবীর তরিকা পালনের জন্য, আদম নবীর তরিকা পালনের জন্য কখনো নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছি, সকল নবীর তরিকা রহিত, একমাত্র কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো যেই বন্দেগী করা হবে সেইটি আল্লাহর কাছে কবুল হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়া মন গড়া করলেও মরদুদ, অন্য নবীর তরিকা মতে করলেও মরদুদ, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত হবে। এতক্ষণ পর্যন্ত শুধু আমি আপনাদেরকে কলেমার মর্মটা বোঝাবার চেষ্টা করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এতদিন পর্যন্ত সূরায়ে তোহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত যার পরিচয় দেওয়া হইল, আল্লাহ বলেন পরিষ্কার ভাষায় তার নাম হইল আল্লাহ। এই আল্লাহর ইবাদত করার অঙ্গীকার তোমরা করেছ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, আর মন গড়া যুক্তি মত অথবা অন্য কোন নবীর তরিকা মতো আল্লাহর এবাদত না করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে এবাদত করার অঙ্গীকার তোমরা করেছ কলেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের লিখিত কিছু উপদেশের কথা নসিহতের কথা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন ওগো আল্লাহর রাসূল তাওরাতেও তো ভালো কথা ছিল দেখা যায়। রাসূল কোনো জবাব দিলেন। আবার উমর বলেন হযরত হুজুর তাওরাতে যে সমস্ত ভালো কথা আছে এগুলি আমরা পড়লে অসুবিধা কি? রাসূলের চেহারা এমনিতে রাগের আলামত দেখা গেল, চেহারা লাল হয়ে গেল। আবার যখন উমর বললেন হুজুর তাওরাতের মধ্যে যে সমস্ত ভালো কথা আছে সেইগুলি আমরা ফলো করতে পারবো না কেন? রাসূল তখন জবাব দিলেন হে উমর, এই তাওরাত যে মুসা আলাইহিসসালামের কাছে নাযিল হয়েছিল তিনি নিজেও যদি বর্তমান দুনিয়াতে থাকতেন তাওরাত বর্জন করে আমার কাছে নাযিলকৃত কুরআন ফলো করা তার উপর ফরজ হইত। এবার বলেন তো আমরা বাইবেল ফাট করলে দোষ কি? আমরা গীতা ফাট করলে দোষ কি? আমরা ত্রিপিটক পড়লে দোষ কি? যারা গীতার খবর জানে, যারা ত্রিপিটকের খবর জানে, যারা তাওরাতের খবর জানে, যারা ইঞ্জিলের খবর জানে, যারা বিভিন্ন ধর্মগ্রন্থের খবর জানে, তাদের কথা শুনে আমাদের লাভ কি? মুসলমান কোথায়? কোরআন শিখার জন্য মুসলমান তৈয়ার নয়, আর অন্যান্য ধর্মগ্রন্থের কথা যে জানে তার কথা শোনার জন্য মুসলমান দলে দলে পাগল হইয়া যায়, কি ব্যাপার? কোন জ্ঞান কোথায়? তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি? তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মর্ম কি? ফার্মেসির থেকে ঔষধ কিনলেন, দেখলেন বিভিন্ন ঔষধের প্যাকেটের গায়ে লেখা আছে 2009 সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ, 2009 সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ, যতগুলি ঔষধের প্যাকেটের গায়ে লেখা আছে 2009 সালের জানুয়ারি পর্যন্ত কার্যকর, বলেন এই ঔষধগুলি 2010 সালে খাইলে কি হবে? কি হবে? তৌরাতে ইঞ্জিলে অন্যান্য আসমানি কিতাবে বারবার বারবার বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে কুরআন নাযিল হওয়ার পর থেকে পূর্ববর্তী আসমানি কিতাবগুলির বিধিবিধান মেয়াদ শেষ ওভার ডিউটি ওভার ডেট না কি করে কি বলবেন আপনারা ওভার ডেট বলেন কুরআন নাযিল হওয়ার পরে তাওরাত ওভার ডেট কিনা কুরআন নাযিল হওয়ার পরে ইঞ্জিল ওভার ডেট কিনা কুরআন নাযিল হওয়ার পরে জাবুর ওভার ডেট কিনা কুরআন নাযিল হওয়ার পরে বাইবেল ওভার ডেট কিনা ওভার ডেট ঔষধ যে বিক্রি করে তার কাছে আমার সময় নষ্ট করতে এগুলি কিনতে যাব কেন অথচ কুরআন শিখার বেলায় মুসলমান নাই কতজন মুসলমান কুরআন শিখতে রাজি হয় কতজন মুসলমান তার বাচ্চাকে কুরআন শিক্ষা দিতে রাজি হয় হ্যাঁ কিছু কিছু কথা আছে পূর্ব অন্যান্য আসমানি কিতাবেও ছিল কোরআনেও আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওই কিতাবেও ছিল আমাদের কোরআনেও আছে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ শিখার জন্য বাইবেলের দরকার আছে না কোরআন যথেষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ শিখার জন্য ইঞ্জিলের দরকার আছে না কোরআন যথেষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ শিখার জন্য জাবুর দরকার আছে না কোরআন যথেষ্ট যে কথাগুলি সেখানেও ছিল এখানেও আছে সেই কথাগুলি তো আমি এখানেই পাই আর যে কথাগুলি এখানে ছিল না সেখানে ছিল ওইগুলো তো ক্যান্সেল এখন বলেন কোন বুদ্ধিমান যাইতে পারে কোরআন না শিখে ওইগুলি শুনতে বিবেকটাকেও তো কাজে লাগানো দরকার এজন্য এই সমস্ত ত্রুটি বিচ্যুতি আমাদের হয় কলেমার মর্ম না বুঝার কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝি না এই জন্য আল্লাহর এবাদত যথারীতি করি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মর্ম বুঝি না এই জন্য এবাদতের বেলায় নবীর তরিকাকে কাজে না লাগাইয়া মন গড়া যুক্তিকে কাজে লাগাইতে যাই যারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম সঠিকভাবে বুঝে এদের লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সারা জীবন বর লা ইলাহা ইল্লাল্লাহ মানে না বিশ্বাস করে না জীবনের শেষ মুহূর্তেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় স্বীকার করে নেয় সারা জীবন বর যত গুনাহ করেছিল একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার কারণে আল্লাহ তার সারা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্ডিনারি জিনিস মহামূল্যবান মর্ম বুঝলে না মর্ম না বুঝলে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার সাথে সাথে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে জগৎবাসী মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার কর জীবন সফল হয়ে যাবে এক হাদিসে উল্লেখ আছে কিয়ামতের দিন গুনাহগার মুসলমান উম্মতেরা যে জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বারবার সুপারিশ করবেন রাসূলের সুপারিশের উসিলায় আল্লাহ বারবার বিভিন্ন স্তরের গুনাহগারদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনা উপলক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা তোমার রব তোমাকে এমন দেওয়া দিবেন যাতে তুমি খুশি হয়ে যাবে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ যদি আমাকে খুশি করে দেন তাহলে আমি আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত খুশি হইব এই জন্য পরকালে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুনাহগার উম্মতেরা জাহান্নামে গেলে রাসূল বারবার সুপারিশ করবেন আর আল্লাহ বিভিন্ন পর্যায়ের গুনাগারদেরকে রসুলের সুপারিশে মাফ করতে থাকবেন, মাফ করতে থাকবেন, মাফ করতে থাকবেন। শেষ পর্যন্ত একদল গুনাগার জাহান্নামে থাকবে, এদের সওয়াব বলতে কোন আমলই দুনিয়াতে করেনি, সব রকমের গুনাহ তারা করেছিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিল। এদের ব্যাপারে যখন রাসুল সুপারিশ করতে চাইবেন, আল্লাহ বলবেন এদের ব্যাপারে আপনার সুপারিশ লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করেছে এদেরকে আমি বিনা সুপারিশে জাহান্নাম থেকে খালাস করে দেব। এই সমস্ত হাদিস সচরাচর আমরা সবাই বলি না, কেন বলি না? বেনমাজি, বেরোজাদার, বেফর্দা, বেসরা, সুদকুর, গুসকুর, মদকুর, গাঞ্জাকুর, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, এরা একটা দলিল পায়। কি দলিল পায়? নামাজ না পড়লেও ব্যস্ত যাওয়া যায়। হ্যাঁ অবশ্যই এটা দলিল, নামাজ না পড়লে ব্যস্ত যাওয়া যায়, সুদ খাইলেও ব্যস্ত যাওয়া যাবে, ঘুষ খাইলেও ব্যস্ত যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে মদ খাইলেও ব্যস্ত যাওয়া যাবে, গাঞ্জা খাইলেও ব্যস্ত যাওয়া যাবে, কথা ঠিক আছে? বরং এই মর্মের আরো পরিষ্কার ভাষা একটা হাদিস আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল ডাকেন, ডাকিয়া বলেন, ও আবু যর। আবু যর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সে জান্নাতে যাবে। আবু যর বলেন, ওয়ালাউ জানা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লা ইলাহা ইল্লাল্লাহ যে লোকটা স্বীকার করলো, এই লোকটা যদি জিনাও করে, এই লোকটা যদি চুরিও করে, তবে এই লোকটা বেচতে যাবে। রাসূল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করলেও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বেচতে যাবে, চুরি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বেচতে যাবে। আবু যর আবার বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলেও জিনা করলেও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বেচতে যাবে। তিনবার যখন আবু যর এই কথাটা রিপিট করছেন, তৃতীয়বারের বেলা আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি যর, ও আবু যর, চুরি করনেওয়ালা, জিনা করনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী বেচতে যাবে, এতে তুমি বেইজ্জত হইলেও এরা ব্যস্ত থাকবে, এতে যদি তুমি অপমান মনে করো তোমার জন্য, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা চুর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জিনাকার বেচতে যাবে, এতে তুমি বেইজ্জত হইলেও তারা বেচতে যাবে। আরেকদিনের ঘটনা শুনেন, তারপরে বলবো এই সমস্ত হাদিস আমরা ওয়াজে বলি না কেন। আরেকদিনের ঘটনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ রাসূল বৈঠক থেকে উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন, আমাদেরকে কিছু বলে জাননি, যেহেতু হয়তো কোন দরকারে গেছেন, হয়তো পেশাব করবেন বা উজু করবেন, আবার চলে আসবেন। সাহাবায়ে কেরাম বসে বসে অপেক্ষা করতে ছিলেন। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন রাসূল আসেননি ফিরে, তখন সাহাবায়ে কেরাম রাসূলের খুঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে সর্বপ্রথম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাগানের ভিতরে আল্লাহর মুরাকাবা অবস্থায় পাইলেন। মুরাকাবা একটা বিশেষ অবস্থার নাম, যে অবস্থায় থাকলে মানুষ যার মুরাকাবায় থাকে তার ধ্যান ধারণা ছাড়া জগতের আর কোনো কিছুর কল্পনা জল্পনাও তার অন্তরে থাকে না, এই অবস্থাটার নাম মুরাকাবা। রাসূল আল্লাহর মুরাকাবায় ছিলেন, এই জন্য আল্লাহ ছাড়া তখন রসুলের কল্পনায় জগতের কিছুই ছিল না। এই অবস্থায় গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। মুরাকাবা শেষ হওয়ার পরে আবু হুরায়রা বলেন, রাসূল আপনি আমাদেরকে কিছু বলে আসেননি, এই জন্য আমরা চিন্তায় অস্থির হয়ে গেলাম, আপনি কোথায় গেলেন, কোন শত্রু হামলা করলো কিনা, কোন দুশ্মন হামলা করলো কিনা। রাসূল বলেন, তোমাদের তো চিন্তার কোনো কারণ নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে সে বেঁচে যাবে, যাও তুমি আমার পক্ষ থেকে এই সংবাদ দিয়ে প্রচার করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে সে বেঁচে যাবে। আবু হুরায়রা বলেন, হুজুর আর কোন লোকে আপনাকে তালাশ করে পাইল না, আমরা অনেক লোক ছিলাম, অনেকেই তালাশ করতেছি, একা একা আমি পাইলাম, আর আপনি আমাকে বলে দিলেন প্রচার করার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সে বেঁচে যাবে, একা আমার কথা যদি কেউ বিশ্বাস না করে, আপনার সাথে যে আমার সাক্ষাৎ হইল, আপনি যে আমাকে কথাটা বলে দিয়েছেন, এর সনদ কি, সার্টিফিকেট কি, আমি মানুষকে কি দিয়া বিশ্বাস করাবো? রাসূল নিজের জুতা মুবারক আবু হুরায়রার হাতে দিয়া বললেন, আমাকে পাইলা বলেই তো আমার জুতা তোমাকে দিতে পেরেছি, আমার জুতা দেখাইয়া বলবা মানুষ যেন বিশ্বাস করে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, আর আমি তোমাকে বলে দিলাম এই আমার জুতা, ওই তোমার সার্টিফিকেট, যাও এই জুতা দেখাইবা, বল এই যে প্রমাণ যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, আর যাকেই পাইবা তাকেই বলবা যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে সেই বেঁচে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে সেই বেঁচে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে সেই বেঁচে যাবে। আবু হুরায়রা রাস্তায় বাইর হইলেন রসুলের জুতা হাতে নিয়ে, রসুলের সাথে যে সাক্ষাৎ হইছে এর সার্টিফিকেট, যাইতে যাইতে যাইতে যাইতে বলতে বলতে যখন উমরের সাথে দেখা হইল, আবু হুরায়রা বলেন উমর রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই দেখো রসুলের জুতা মুবারক আমাকে দিয়া দিয়েছেন, এই কথার প্রমাণ যে উনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তিনি বলে দিয়েছেন যাকেই পাই আমি যেন বলে দেই লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করবে তারাই বেঁচে যাবে। এই কথাটা বলার সাথে সাথে হযরত উমর আবু হুরায়রার বুকে এমন জোরে ধাক্কা মারছেন একেবারে চিত হয়ে মাটিতে পড়ে গেছে। আবু হুরায়রা মনে খুব দুঃখ পাইলেন, বাড়ির থেকে উঠলেন, আবার ফিরে রসুলের দিকে রওনা হইলেন বিচার দেওয়ার জন্য, রসুল আপনার শিক্ষা দেওয়া কথা বললাম, উমর আমাকে মারলেন কেন কোন অপরাধে? উমরও আবু হুরায়রার সাথে রওনা হয়েছেন, তার সাথে গেলে তো রসুলের সাক্ষাৎ হওয়া যাবে, রসুলকে বলবো এমন কথা বললে মানুষ নামাজ বন্দেগী আর করবে নাকি? দুজন একসাথে রসুলের দরবারে উপস্থিত হইয়া আবু হুরায়রা বলেন হুজুর আপনি শিক্ষা দিলেন, আপনার শিক্ষা দেওয়া কথা বললাম, এই কথা বলার কারণে উমর আমাকে মারলেন কেন বিচার চাই? উমর বলেন ও আল্লাহর রসুল, এত ডাইরেক্ট কথা বললে এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ না কইয়া ডাইরেক্ট কইয়া দিলে মানুষ নমাজ রোজা ইবাদত বন্দেগী করবে নাকি, সুদ ঘুষ মদ গাঞ্জা ছাড়বে নাকি? তখন রসুল বলেন আবু হুরায়রা যা বলার বলেছ আর বলবা না। এই হাদিসের মধ্যে কারণ পাইলেন আমরা ওয়াজে কেন এই সমস্ত কথা বলি না, এই হাদিসের মধ্যে কারণও আছে কি না? কি কারণ? যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে বেঁচে যাবে, নামাজ না পড়লেও বেঁচে যাবে, রোজা না রাখলেও বেঁচে যাবে, সুদ খাইলেও বেঁচে যাবে, ঘুষ খাইলেও বেঁচে যাবে, মদ খাইলেও বেঁচে যাবে, গাঞ্জা খাইলেও বেঁচে যাবে, এই এই কথাগুলি চুরি করলে জিনা করলে বেঁচে যাবে, এই কথাগুলি বললে সুরের দল আর কোনোদিন চুরি সারবার কল্পনাও করবে না, জিনাকারের দল কোনোদিন জিনা সারার কল্পনাও করবে না, ফলাফল কিভাবে কি হবে বেহেস্তে তো যাবে কিন্তু এর আগে কি হবে সেই কথা আর কল্পনাও করবে না। এখন শুনেন এর আগে কি হবে, বেহেস্তে তো যাবে কিন্তু তার আগে কি হবে? এক হাদিসে উল্লেখ আছে মান তারাকা সালাতা আমিদান আও কালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নারি সামানিনা হুকমা, যে ব্যক্তি একটা ফরজ নামাজ, এক বেলার ফরজ নামাজ যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ ছাড়া অলসতা করে সময় মতে পড়বে না, সে 2,88,00,000 বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার কারণে তার পরে বেঁচে যাবে। বুঝতে পারতেছেন কথা আমার? লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশন আছে কিনা? আছে। কি অ্যাকশন? বেঁচে যাবে। কি অ্যাকশন? বেঁচে যাবে। আর নামাজ না পড়ার কোন রিয়াকশন নাই, তুমি শুধু অ্যাকশনটা নিয়ে বৈসা রইলে রিয়াকশনটা দেখবে কে? এই জন্য ওয়াজে আমরা এগুলি বলি, বললে ওই সাইড এফেক্ট যা আছে ওইটা সহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বেঁচতে যাবে এই কথাটা বললে নামাজ না পড়লে কতদিনের জন্য জাহান্নামে যাবে সাথে ওইটাও বলতে হবে। এবার আমরা একটা মীমাংসায় যাই, আপনি একটা মোমবাতি জ্বালান, মোমবাতি জ্বালাইয়া জ্বলন্ত মোমবাতির আগুনে আপনার আঙ্গুলটা রাখেন 5 মিনিট, 5 মিনিট পরে বলেন যে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে আমাকে জ্বালাবার পরে বেঁচতে গেলেও আমার চলে, আছেন কোন বাহাদুরি কেনে? মোমবাতির আগুনে আঙ্গুলটা 5 মিনিট রাখতে পারবেন, তারপরে বলবেন যে 2,88,00,000 বছর আমি জাহান নামে থাকতে রাজি আছি, কারণ তারপরে তো বেঁচতে যাব। আছেন কোন বাহাদুর? নাই। এবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে মোমবাতির আগুনের মধ্যে 5 মিনিট আপনি আঙ্গুলটা রাখতে পারবেন না, জাহান নামের আগুনের মধ্যে শরীরটা ডুবাইয়া 2,88,00,000 বছর কোন সাহসে থাকবেন? কাজেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রিঅ্যাকশনের কথা বলবো না, সকল প্রকার পাপের রিঅ্যাকশনের কথাও সাথে সাথে বলতে হবে। এই যে হইল ওয়াজের পদ্ধতি, এই যে হইল ওয়াজের নিয়ম। শুধু ফজিলতের কথা বলে দিলে, নমাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, হালাল হারাম নাই, গড়াইয়া চললো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে বেঁচতে হবে, এর আগে কি হবে খবর নাই। এবার বলেন আপনারা, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, কে কে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর জাহান নামে থাকতে রাজি আছেন, কারণ শেষ পর্যন্ত বেঁচতে যাবেন, কে কে রাজি আছেন? লক্ষ বৎসর জাহান নামের আগুনে থাকতে কতজন রাজি আছেন? রাজি না থাকলে বন্দেগি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, নবীর সুন্নত তরিকা পালন করতে হবে, সকল প্রকার পাপ সকল প্রকার গুনাহ ছাড়তে হবে। সুজা কথা, জাহান নামের আগুনে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের শাস্তি ভোগ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশনে ব্যস্ত যাইতে চান না জাহান নামের আগুন সুয়ার আগে জান্নাতে যাইতে চান? সইবার আগে যাইতে হইলে কি করতে হবে? ওই লা ইলাহা ইল্লাল্লাহ কথায় আর কাজে মিল করতে হবে। কোথার থেকে আলোচনা শুরু হয়েছিল মনে আছে? কথায় আর কাজে মিল করতে হবে। আমি মুখে যেমন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে কর্মেও এক আল্লাহর বন্দেগী করতে হবে, মুখে যেমন বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে কর্মেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা পালন করতে হবে। আর এক হাদিসে উল্লেখ আছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ আমাকে আলাদা মর্যাদার একটা জিকির শিখাইয়া দিন, আলাদা মর্যাদার জিকির। আল্লাহ বলেন, মূসা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, এই জিকির তো সমস্ত মুমিনেরই আছে, সাধারণ উম্মতেরও তো এই জিকির আছে, আমার জিকিরটা আলাদা হইল কোথায়? জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা, 7 আসমান 7 জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবগুলিকে যদি এক পাল্লায় উঠাও, আর আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় উঠাও, 7 আসমান 7 জমিন ওয়ালা পাল্লা হালকা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লা ভারী হইয়া যাবে। হাসরের মাঠে আল্লাহ এটা দেখাইয়া দিবে, একবারে ফাল্লা দিয়া মাঠিয়া, আমাদের দুনিয়ার ফাল্লার মতো ফাল্লা না। আপনারা শুনে থাকবেন বিভিন্ন ওয়াজ নসিহতে, হাসরের মাঠে মানুষের আমল নামা ওজন হবে, যেটাকে কোরআনের ভাষায় মিজান বলা হয়েছে। মিজান শব্দের অর্থ হল কোনো কিছু ওজন করার হাতিয়ার। তবে আমরা দুনিয়াতে কোনো কিছু যেই পাল্লা দিয়া ওজন করি, এমন পাল্লা দিয়া হাসরের মাঠে মানুষের আমল নামা ওজন হবে না, সেটার ধরন হবে ভিন্ন রকম, সেটার প্রকৃতি হবে ভিন্ন রকম, যখন দেখা যাবে তখন বুঝে আসবে। শুনছেন তো, হাসরের মাঠে মানুষের আমল নামা ওজন হবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, হাসরের মাঠে আমল নামা যারা লা ইলাহা ইল্লাল্লাহতে যারা বিশ্বাসী নয়, এদের আমল নামা ওজন হবে এক দফা। যারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী, এদের হাসরের মাঠে আমল নামা ওজন হবে দুই দফা। অবিশ্বাসীদের ওজন একবার, বিশ্বাসীদের ওজন দুইবার। এবার তার বিবরণটা শুনে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, এরা যত ভালো কাজ করে সবগুলি ভালো কাজ এক পাশে উঠানো হবে, আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করার গুনাহ আরেক পাল্লায় উঠানো হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে সারা দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কাজ করেছিল সবগুলির পাল্লা হালকা হইয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করার একটা গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বলবেন, তুমি নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, সুদ ছাড়ছো কিনা, গুড় ছাড়ছো কিনা, মদ ছাড়ছো কিনা, জিনা ছাড়ছো কিনা, এইগুলি হিসাবের দরকার নাই, তুমি বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাও। সুতরাং তার আর কোন ওজনের দরকার নাই, তার আর কোন ওজনের দরকার নাই। উদাহরণটা কিভাবে বুঝাই আপনাদের, ধরেন এক বাবার দুই ছেলে, একটা ছেলে বাবার সংসারে অনেক কাজ করে, শুধু বাবাকে জন্মদাতা স্বীকার করে না, বাবারে তার জন্মদাতা স্বীকার করে না, বলেন এই বাবার সংসারে যত কাজ করুক বাবা তারে কি পরিমাণ পুরস্কার দিতে পারে না, সকল সকল কাজ করা সত্ত্বেও ত্যাজ্য পুত্র করবে। আরেকটা ছেলে বাবাকে জন্মদাতা স্বীকার করে কিন্তু বাবার কথা মতো চলে না, পিটাইতে পারে, শাস্তি দিতে পারে, ত্যাজ্য পুত্র করবে? ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সৃষ্টি হইয়াও আল্লাহকে তার মাবুদ স্বীকার করে না, যত ভালো কাজ করুক না কেন আল্লাহর কাছে এদের জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার নাই। কথাটা বুঝতে পারলেন কিনা? নাকি যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, এরা ওই বাবার সেই পুত্রের মতো যেই পুত্র বাবাকে জন্মদাতা স্বীকার করে, বাকি রইল বাবার কথা মানল না, তার বিচার আছে আলাদা, সেটা ভিন্ন, কিন্তু ত্যাজ্য পুত্র হবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে না, যত ভালো কাজ করুক না কেন এগুলির কোনো ভ্যালু নাই, আল্লাহ এদেরকে বলবেন তোমাদের আমল নামা আর ওজন করার দরকার নাই, তোমরা চিরকালের জন্য জাহান্নামে চলে যাও। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, আগের কথা মনে থাকলে বলুন, এদের আমল নামা ওজন হবে কতবার? দুইবার। প্রথম দফা সারা জীবনে যত নামাজ কাজা করলো, যত রোজা কাজা করলো, যত চুরি করলো, যত ডাকাতি করলো, যত জিনা করলো, যত সুদ খাইলো, যত ঘুষ খাইলো, যত মদ খাইলো, যত গাঞ্জা খাইলো, সবগুলির গুনাহ গুনার পাল্লায় উঠাইয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার একটা সওয়াব নেকির পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। ওই ওজনে দেখা যাবে সারা জিন্দগির সমস্ত গুনার পাল্লার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পাল্লা ভারী হয়ে গেছে। আট নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাহুল আসমাউল হুসনা। চার নম্বর আয়াত থেকে যে যার পরিচয় দেওয়া হইল, তিনি হইলেন আল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম যখন আমল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাল্লা বাড়ি হয়ে যাবে আর সারা জিন্দগির সমস্ত গুনার পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহ তাদেরকে বলবেন তাদের মতো আগের দফা, আগে যারা এক দফা ওজন হয়েছে চিরকালের জন্য যারা জাহান্নামে গেছে, তোমার প্রথম দফার ওজনে সাব্যস্ত হইল তুমি চিরকালের জন্য তাদের সাথে জাহান্নামি হবে না। তারপরে দ্বিতীয় দফার ওজনে দেখা যাবে তুমি চিরকালের জন্য জাহান্নামে না গেলেও দীর্ঘকালের জন্য জাহান্নামে যাওয়ার মতো তোমার কোনো অপরাধ আছে কিনা, ওইটা দ্বিতীয় দফার ওজনে ধরা পড়বে। দ্বিতীয় দফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আর হবে না। এখন নমাজের ওজন, রোজার ওজন, হজের ওজন, যাকাতের ওজন, আর চুরির ওজন, আর ডাকাতির ওজন, খুন খারাপির ওজন, জিনা বেবিছারের ওজন হবে। সারা জিন্দগির সমস্ত বন্দেগি সওয়াবের পাল্লায় উঠাইয়া সারা জিন্দগির সমস্ত গুনা গুনার পাল্লায় উঠাই ওজন দেওয়া হবে। ওই দ্বিতীয় দফার ওজনে যদি নেকির পাল্লা ভারী হয়, জাহান্নামে যাওয়ার আগেই জান্নাতে যাবে, দ্বিতীয় দফার ওজনে যদি গুনার পাল্লা ভারী হইয়া যায়, তাহলে আগে জাহান্নামে যাইতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশন আসবে, নাজাত পাবে। বিবরণ বুঝে থাকলে এবার বলেন আপনারা, ফার্স্ট টাইমে জান্নাতে যাইতে চান না সেকেন্ড টাইমে? ফার্স্ট টাইমে যেতে হইলে নমাজ ছাড়াও চলবো, সুদ গুষ মদ গাঞ্জা থাকলেও ফার্স্ট টাইমে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে যারা নমাজ নাই যাদের আমলে, রোজা নাই যাদের আমলে, চুরি ডাকাতি সুদ গুষ মদ গাঞ্জা আছে যাদের আমলে, তাদেরকে আবার বলি একটা মোমবাতি জ্বালাইয়া আঙ্গুলটা রাখেন 5 মিনিট, পাঁচ মিনিট যদি দুনিয়ার মোমবাতির আগুনে আঙ্গুল রাখার মতো সাহস না রাখেন, জীবন বর নামাজ না পড়ে, জীবন বর বন্দেগী না করে, জীবন বর হারাম কাজ করে, কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈয়ার হইলেন কোন সাহসে? এই জন্য ফার্স্ট টাইমে জাহান্নামে যাইতে হইলে ওয়াজের দরকার, ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আমল করতে হবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন, তার অমর গ্রন্থ তাফসীরে কবীরে লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা মুখে উচ্চারণ করে এরা আবার সাত দল, লা ইলাহা ইল্লাল্লাহ যারা মুখে উচ্চারণ করে এরা আবার কত দল? সাত দল। একদল লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করনেওয়ালা শুধু মুখেই উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস নাই, না আল্লাহ একজন, এটা ঠিক না, এরা মুনাফিক। এরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন স্বীকার করে না তাদের চেয়েও ভয়ঙ্কর শাস্তির যোগ্য, কারণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে না এরা মুমিন হতে পারে না, কিন্তু বাটপার না, সরল। আর যারা মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে বিশ্বাস করে না এরা বেঈমানও বাটপারও। কথা বুঝলেন কিনা দেখেন, বেঈমানও বাটপারও, এদের নাম মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একায়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, অর্থাৎ সবচেয়ে কঠিন শাস্তি হবে জাহান্নামে মুনাফিকদের। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একদল, যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে যাদের লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এদের নাম মুনাফিক। আর একদল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু মুখে উচ্চারণ করে না, দেখা লাগবে তুমি কি কারণে মুখে উচ্চারণ করো। যদি এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে তারে শত্রুরা হত্যা করে ফেলবে, শত্রুর হামলার থেকে প্রাণ বাঁচাবার জন্য যদি উচ্চারণ না করে থাকে কিন্তু অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস থাকে তাহলে সে অনাজাত পাবে। তৃতীয় দল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে অন্তরেও বিশ্বাস করে, এরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা দেয় না, অন্তরে বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহর ভ্যালু নাই যাদের কাছে, এরা এক আল্লাহ সারা মাবুদ নাই সারা জীবনই বলবে, এক আল্লাহ সারা মাবুদ নাই সারা জীবনই বিশ্বাস করবে, অথচ এক আল্লাহর ইবাদত বন্দেগি করবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য এদের কাছে নাই। এরা হইল পাপিষ্ট, এরা ওই ফার্স্ট টাইম যাইতে পারবে না জান্নাতে, সেকেন্ড টাইম যাইতে হবে। কথা বুঝলেন কিনা দেখেন, এরা জাহান্নামের আগুনে সুইবার আগে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর শাস্তি ভোগ করার পরে যাইতে হবে। আর একদল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং কাজে কর্মেও পরিণত করে, আল্লাহর ইবাদত বন্দেগিও করে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। কত নম্বর এলার সিরিয়াল? সাত নম্বর সিরিয়াল, মানুষ যদি আই বেলাই করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের জাহান্নাম ছাড়া আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, একদল শহীদ জাহান্নামে যাবে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য যুদ্ধ করতে গিয়া শহীদ হওয়ার কারণে একদল দান খয়রাত করে নেওয়ালা জাহান্নামে যাবে, শুধু মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করার কারণে, দান খয়রাত করার কারণে। একদল আলেম জাহান্নামে যাবে, শুধু মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, মানুষকে নিজের বক্ত বানাইয়া রাখার উদ্দেশ্যে ধর্মের কাজ করার কারণে। একদল আলেম জাহান্নামে যাবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বাস্তবায়ন করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, একমাত্র তারাই জাহান্নামের শাস্তি পাওয়ার আগে জান্নাতে যাবে। কথাগুলি বুঝার, স্মরণ রাখার এবং জীবনে ফলো করার মতো কিনা দেখেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার আট নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, চার নম্বর আয়াত থেকে যার পরিচয় দেওয়া হইল, পরিষ্কার নাম তার আল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নাই। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে প্রমাণ দিতে হবে, সৎ উদ্দেশ্যে করতে হবে। বুঝলেন কিনা দেখেন, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে প্রমাণ দিতে হবে, এবং উদ্দেশ্য সৎ, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমি হজ করি না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করি। গেল সূরা তোহার আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ফাকরাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ ফাকরাব্বুল আলামিনকে পরিচয় করার পরে যদি আমরা আল্লাহর পরিচয় যার লাভ হয়, সে কোনদিন আল্লাহর গুলামি ছাড়তে পারে না, কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য মুফাসসিরিন কেরাম খুব পরিষ্কার ভাষায় তাফসীরের কিতাবে লিখেছেন, বাংলা ভাষায় যেই জিনিসটাকে বলে পরিচয়, আরবি ভাষায় এইটাকেই বলে মারিফত। মারিফত শব্দের অর্থই পরিচয়। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর পরিচয় যারা লাভ করতে পারল, আল্লাহর মারিফত যারা হাসিল করতে পারল, অর্থাৎ যারা আল্লাহকে চিনার মতো চিনতে পারল, এদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। একটা হইল আল্লাহর গুলামি ছাড়তে পারে না, আর একটা হইল গুনার কাজ করার সাহস করতে পারে না। মুফাসসিরিন কেরাম আরো পরিষ্কার ভাবে লিখছেন, যার মধ্যে আল্লাহর পরিচয় যত বেশি অর্জন হয়, সে আল্লাহর গুলামি তত বেশি করে, গুনার থেকে তত বেশি দূরে থাকে। যার মধ্যে আল্লাহর পরিচয়ের যত অভাব হয়, সে তত বেশি বন্দেগীর থেকে দূরে থাকে, তত বেশি গুনায় লিপ্ত হয়। এই কথাটা বুঝলে আমি তো আশা করি আমাদের কার মধ্যে আল্লাহর কি পরিমাণ পরিচয় হাসিল হয়েছে যে বুঝতে অসুবিধা হওয়ার কারণ নাই, না কি বলেন? আমি যদি দেখি আমি কোন রকমের বন্দেগী পারতে সারি না, সাধ্যমতো সকল প্রকার বন্দেগী করি, আমি যদি দেখি আমি কোন রকমের গুনার কাজ করতে সাহস করি না, সকল প্রকার গুনার থেকে দূরে থাকি, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে চিনি নাই, কি বলেন? বুঝতে হবে আমি আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহকে চিনার মতো চিনছি, চিনার মতো। আমি যদি দেখি আমি আল্লাহর বন্দেগীর থেকে দূরে, আমি যদি দেখি আমি হারাম কাজে লিপ্ত, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে চিনতে পেরেছি, মোটেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা আয়াতে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহকে চিনো যদি আল্লাহর গুলামি করতে চাও, আল্লাহকে চিনো যদি আল্লাহর নাফরমানি ছাড়তে চাও। আল্লাহর গুলামি করতে হইলে, আল্লাহর নাফরমানি ছাড়তে হইলে আল্লাহকে চিনা ছাড়া গত্যন্তর নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই আট আয়াতের দ্বারা আল্লাহ শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কুরআন কেন নাজিল করলেন এটা বুঝাইলেন। আপনার কাছে কুরআন নাজিল করেছি, সারা রাতভর নফল নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করে ঘুম বিসর্জন দিয়ে স্বাস্থ্য বিনষ্ট করে ফেলার জন্য নয়, আপনার কাছে কুরআন নাজিল করেছি যারা আমাকে চিনতে চায় তাদেরকে চিনাইয়া দেওয়ার জন্য, যারা আমার পথে আসতে চায় তাদেরকে আমার পথ দেখাইয়া দেওয়ার জন্য, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে আমার শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার জন্য আপনার কাছে কুরআন নাজিল করেছি। আপনার দুশ্মনেরা দুশ্মনী করবে, এটা আপনার একা ব্যাপার নয়, আপনার আগের নবীরার আমলেও দুশ্মনেরা দুশ্মনী করেছে। আগের নবীরার আমলে যে দুশ্মনেরা দুশ্মনী করেছে, এই প্রসঙ্গে আল্লাহ এক্সাম্পল স্বরূপ বলেন নয় নম্বর আয়াতে, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আপনি কি মূসা আলাইহিস সালামের খবর সবর জানেন? মূসা আলাইহিস সালামের খবর সবর জানেন বলতে আল্লাহ কি বুঝাতে চান? হযরত মূসা আলাইহিস সালামের জন্মের আগেই তারে হত্যা করার সিদ্ধান্ত হয়েছিল রাজ দরবারে, জন্মের আগেই হত্যা করার ফয়সলা। দেখি সাধারণ বিপদ মনে করেন আপনারা, জন্মের আগে হত্যা করার ফয়সলা কিভাবে হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী, এটাও একটা ব্যাপার। তফসিরের অনেকগুলি ব্যাপার আছে, মৌলিক ব্যাপার, এগুলি জানা থাকলে অনেক তফসিরের কথা বোঝা সহজ হয়ে যায়। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য যত নবী রসুল পাঠাইছেন এদের সংখ্যা সঠিকভাবে বলা কঠিন। কোন হাদিসের দ্বারা বোঝা যায় যে কমসে কম 1,24,000, এর ঊর্ধ্বে এর ডাবল হইতে পারে। আমরা আপাতত ধরে নেই কমপক্ষে 1,24,000। 1,24,000 নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য। এর মধ্যে মাত্র 11 জন নবী ভিন্ন বংশের, 1,24,000 থেকে 11 বাদ দিলে 1,23,989 থাকেনি, 1,23,989 জন নবী পাঠিয়েছেন আল্লাহ একটা গোষ্ঠীর মধ্যে। একটা গোষ্ঠীর মধ্যে আল্লাহ 11 জন নবী ছাড়া বাকি সমস্ত নবীকে আল্লাহ একটা গোষ্ঠীর মধ্যে পাঠিয়েছেন। এই গোষ্ঠীটার নাম ইসরাইল, গোষ্ঠীটার নাম ইসরাইল। ইসরাইল কাকে বলে? ইসরাইলের পরিচয়টা বুঝেন। হাল আতাকা হাদিস মূসা আয়াতের তফসির বোঝার জন্য ইসরাইলের গোষ্ঠীগত পরিচয় জানা থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 9 নম্বর নবী ছিলেন, ইসরাইলের বহির্ভূত নবী। ইসমাইল আলাইহিস সালাম 10 নম্বর নবী ছিলেন, ইসরাইলের বহির্ভূত নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 নম্বর নবী, যিনি ইসরাইলের বহির্ভূত নবী। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম হইলেন সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের গড়ের নাতি। কথা বুঝেন কিনা দেখেন। এই ইয়াকুব আলাইহিস সালাম এর আরেক নাম ছিল ইসরাইল। এটা শব্দটা হইল হিব্রু ভাষা, তাদের সকলের ওই মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা ছিলেন সিরিয়ার কেনান নামক জনপদের বাসিন্দা। এদের ওই অঞ্চলের লোকদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, 12 ছেলের মধ্যে সর্বপ্রথম ছেলের নাম কোন কোন তফসিরের বিবরণ মতে ছিল ইয়াহুদা। ওই তার নামে নামেই বর্তমান দুনিয়ার ইহুদিরা নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দেয়, ওই ইসরাইলের প্রথম ছেলের বংশধরেরা। ইয়াকুব আলাইহিস সালামের নাম হইল ইসরাইল, আর ইয়াকুব আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, আর ইয়াহুদার নেক্সট জেনারেশন হইল এরা। এই জন্য এরা নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দেয়। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, আর 11 নম্বর ছেলের নাম ছিল ইউসুফ, আর 12 নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন। সর্বমোট 12 ছেলে, এরা সবাই যেহেতু ইসরাইলের ছেলে, বলেন ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। এরা সবাই যেহেতু ইসরাইলের ছেলে, এই জন্য এই 12 ছেলের নেক্সট জেনারেশনকে কোরআনের ভাষায় বলা হয়েছে বনি ইসরাইল। ইসরাইলের নেক্সট জেনারেশন, বনি ইসরাইল মানেই ইসরাইলের নেক্সট জেনারেশন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধর। এই গোষ্ঠীটার মধ্যে আল্লাহ 1,23,989 জন নবী পাঠিয়েছেন। যে এলাকার সরকারে বেশি ডাক্তার ফাটায়, বোঝা গেল এই এলাকাত রোগীর সংখ্যা কম। আরেক প্রশ্নের জবাব দেওয়া দিলাম ইশারায়, বুঝলেন কিনা দেখি, মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে, ইশারায় জবাব দেওয়া দিলাম। যে গোষ্ঠীর মধ্যে রোগী নাই এই গোষ্ঠীতে ডাক্তার বেশি ফাটানি দরকার। আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে তো এরা পয়গম্বরের বংশধর, এর বড় ফজিলত পয়গম্বরের বংশধর হওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার, তাহলে তো এরা বড় বিরাট বড় ভাগ্যবান। শোনেন, বর্তমান দুনিয়ার প্রত্যেকটা মানুষ হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। হে মুসি হোক, সাবার হোক, মেতর হোক, সুইপার হোক, বর্তমান দুনিয়াতে এমন একটা মানুষ নাই, এমন একটা চুর নাই, এমন একটা ডাকাত নাই, এমন একটা বদমাস নাই যে হযরত নূহ আলাইহিস সালামের নেক্সট জেনারেশন নয়। কাজেই ভালো লোকের বংশধর হওয়াটাই সৌভাগ্যের ব্যাপার নয়। হাদিস শরীফে বরং আল্লাহ রাসূল বলেন, মাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল খারাপ তার বংশ ভালো হওয়ার কোন উপকার নাই। কথা বুঝলেন কিনা দেখেন, যার আমল খারাপ তার বংশ ভালো হওয়ার কোন উপকার নাই। বরং কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের সবচেয়ে বেশি সম্মান কার, সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি পরহেজগার। একটা লোক ছিল রসুলের যুগে গুলাম বংশের, আরেকটা লোক ছিল সৈয়দ বংশের। গুলাম বংশের লোকটার নাম বিলাল, সৈয়দ বংশের লোকটার নাম আবুল আহাব। বুঝতে পারছেন, বংশ ভালো হইলেই ফরকাল ভালো, তাহলে আবুল আহাবের ফরকাল কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান জাতাল আহাব, আবুল আহাবকে জাহান্নামের শিখাময় আগুন দিয়ে চিরকাল জ্বালিয়ে শাস্তি দাও। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বর্তমান দুনিয়াতে সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে কিয়ামত পর্যন্ত আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্ববর্তী যুগে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি আউলিয়া দুনিয়াতে এসেছেন, সমস্ত ওলি আউলিয়ার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর কাছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, বংশগৌরবের একটা ফজিলত আছে। তখন আল্লাহ রাসূল বলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, যার বংশ ভালো ইসলামী কার্যকলাপের বেলায় যদি সে ভালো হয় তাহলে সোনায় সোহাগা, সোনায় সোহাগা। সোনা নাই সোহাগার কি দাম? ইমান নাই, ইসলাম নাই, আমল বালা নাই, বংশের কি দাম? কোন দাম নাই। যাই হোক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মাতৃভাষায় আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য তার পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলে বনি ইসরাইল। এরা জন্মগতভাবে ছিলেন সিরিয়ার বাসিন্দা। সিরিয়ার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা মিশর চলে গিয়েছিল। কথা আপনাদের স্মরণ রাখতে হবে, সামনের কথাগুলি বুঝার জন্য। বুঝে থাকলে বলেন, ইসরায়েলি গোষ্ঠী কারা কয় ছিলেন? তো এরা কোন কোন দেশের বাসিন্দা ছিলেন? সিরিয়ার। ইউসুফ আলাইহিস সালামকে তার বড় দশ ভাইয়েরা একদল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল, গুলাম বলে বিক্রি করে দিল। ব্যবসায়ীরা ইউসুফকে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশর বিক্রি হওয়ার পর অনেকদিন পরে তিনি মিশরের বাদশাহ হইয়া গেলেন। মিশরের বাদশাহ হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম সিরিয়াতে তার বংশের যারা ছিল, ইসরায়েলি বংশের যারা সিরিয়াতে ছিল, সমস্ত ইসরায়েলি বংশধরদেরকে ইউসুফ আলাইহিস সালাম সিরিয়ার থেকে মিশরে নিয়ে গেলেন। এই কথাটা মনে রাখতে হবে সামনের কথাগুলি বোঝার জন্য। বুঝে থাকলে বলেন, ইসরায়েলিরা সিরিয়ার বাসিন্দা ছিল, কার মাধ্যমে মিশরে বসতি স্থাপন করল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাচ্চা হওয়ার আগে মিশরের শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল যে গোষ্ঠীটাতে, ওই গোষ্ঠীটার নাম ছিল কিপ্তি। কিপ্তি বংশের লোকেরা মিশরের শাসন ক্ষমতায় সবসময় থাকত। আগের আমলে রাষ্ট্রীয় ক্ষমতা গোষ্ঠীর হাতে কুক্ষিগত হইয়া যায়, আর বর্তমান যুগে রাষ্ট্রীয় ক্ষমতা দলগতভাবে কুক্ষিগত হইয়া থাকে। বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নাই, কিন্তু গদির ওইলে এই দল নাইলে এই দল, ওইলে এই দল নাইলে এই দল, আর কোন দল না, এক দুইটা দল ওই গদিতে যায় আর বাকি দল খালি খালি তালে তালে আসে। আরো মজার ব্যাপার হইল, এই দল গদিতে গিয়া কয় হি দলে দেশের সম্পদ লুটিয়া খাইছে, আর হি দল গদিতে গিয়া কয় ই দলে দেশের সম্পদ লুটিয়া খাইছে। পরিবর্তন তো দল আবার পরিবারের কুক্ষিগত হয়ে গেছে, ঠিকই বলছে। আমি বলতে চাই, এক দল গদিতে, প্রথম দল গদিতে গিয়া বলে দিদি দ্বিতীয় দল দেশের সম্পদ লুটে খেয়েছে, দ্বিতীয় দল গদিতে গিয়া বলে প্রথম দল দেশের সম্পদ লুটে খেয়েছে, দুনু দলের কথা যদি সত্য হয় ফলাফল কি দাঁড়ায়? আর কোন দলই যদি লুটিয়া না খাইয়া থাকে তাহলে দুনু দলই সত্য বলছে না দুনু দলই মিথ্যা বলছে? যারা দেশের সম্পদ লুটিয়া খায় এরা যেমন ক্ষমতার যোগ্য নয়, যারা মিথ্যা বলে তারাও ক্ষমতার যোগ্য নয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরে যাওয়ার আগে গদি কোন গোষ্ঠীর হাতে থাকত? কিপ্তি গোষ্ঠী। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এই কিপ্তি বংশের লোকের শাসন ক্ষমতা ইসরায়েলি গোষ্ঠীর হাতে আসলো। কথা বুঝেন কিনা দেখেন, এই কথাটা বোঝার জন্য এতক্ষণে ইসরায়েলের পরিচয় জানা দরকার ছিল। কিপ্তি বংশের লোকের লোকদের হাতে মিশরের শাসন ক্ষমতা থাকত সবসময়, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এই মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা গোষ্ঠীগত পরিবর্তন হইল। এতদিন পর্যন্ত কিপ্তি গোষ্ঠীর লোকেরা মিশর শাসন করত, এখন ইসরায়েলি গোষ্ঠীর হাতে আসলো মিশরের শাসন ক্ষমতা। একাধারে চার শত বৎসর পর্যন্ত ইসরায়েলি গোষ্ঠীর হাতে রইল মিশরের শাসন ক্ষমতা। বুঝে থাকলে বলেন, ইসরায়েলি গোষ্ঠীর হাতে মিশরের শাসন ক্ষমতা কতদিন রইল? চারশো বৎসর। এই চারশো বৎসর কিপ্তি বংশের লোকেরা শাসন ক্ষমতা থেকে বঞ্চিত রইল। পূর্বে যারা গদিতে ছিল অন্য কারো কারণে গদি হারাইল, যতদিন পর্যন্ত গদি হারা থাকে ততদিন পর্যন্ত মনের মধ্যে হিংসা বিদ্বেষ দুশ্মনী বাড়তে থাকে। চার শত বৎসর পরে আবার যখন কিপ্তি বংশের হাতে মিশরের শাসন ক্ষমতা গেল, কতদিনের হারানো ক্ষমতা ভাইল ফিরত? চারশো বৎসর।